ব্যাপারটা হচ্ছে, আমি এখানে একটু বলব আমার মনের একটু জিনিসটা খটখটে আরো একটু ক্লিয়ার করে দিই। মায়ের যে দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন ততটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা হালকা করার কোন অবকাশ নেই যে আমাদের দেশে যে জশনে বুখারি করা হয় সেগুলার ক্ষেত্রে ভাষায় উচ্চারণ করুক আর না করুক, সকলের মনে একটা ধারণা আছে যে খাতমে বুখারির অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তাতে বরকত আছে, নেকি আছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাদের দেশে এই বরকত হাসিল করার নিমিত্তে অনেক লোক অংশগ্রহণ করে, বাকি থাকলে মিষ্টি খাওয়ার ব্যাপারটা এটা গৌণ, শুধু মিষ্টি খাওয়ার ফাংশনের লোক যাবে না। একেবারে যে সমস্ত ভাষা নিয়ে হ্যান্ডবিল ছাপানো হয় এবং লোকেদেরকে ডাকা হয়, তাতে আমি এই জিনিসটা নিয়ে আমি অন্তত পক্ষে ছাত্র জীবনে জামিয়া সালফে বেনারসে আমাদের উস্তাদের সাথে দীর্ঘ মুনাকাশা এ ব্যাপারে হওয়ার পরে আমাদের বছর থেকে টোটাল বন্ধ আছে এ পর্যন্ত। আলহামদুলিল্লাহ এই জিনিসটাকে আমরা ঘৃণা দৃষ্টিতে দেখি, বিশেষ করে আমাদের সালেফে সালেহীন যখন থেকে বুখারি আমাদের দেশে আমাদের সারা বিশ্বে পড়ানো হচ্ছে এই সমস্ত রেওয়াজগুলো ছিল না। ভারতীয় এসে এরা ফাংশন প্রিয় লোক এগুলো চালু করেছে, এগুলো অবশ্যই ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। খুশির একটা হাত আছে এবং সীমানা আছে, এসব করার কোন অনুমতি দেওয়া যায় না। আমার দেশের মৌলানা সাহেবরা অন্তত পক্ষে নিজের যে হেড মৌলানা সাহেব এবং বুখারি খতম করছেন তারও কিছুটা অ্যাডভার্টাইজের মানসিকতা থাকে যে খাতমে বুখারি। আমি অথচ বেশির অনেক জাতি অংশগ্রহণ করেছি, তাতে আমি লক্ষ্য করেছি যে খাতমে বুখারি মানে সারা বুখারি গোটায় পড়িয়ে ফেলেছেন, কোন হক আদায় করেননি, আর একটা হাদিস নিয়ে দুনিয়ার একটা বিশ্লেষণ সব শুরু করছে, কিছুটা রিয়াও কাজ করছে। সুতরাং এই ধরনের এবাদত এই ধরনের কাজ থেকে আমাদের বাঁচাটাই অত্যন্ত উচিত। যদি আবার রুখির ইচ্ছা থাকে, কেউ মানে ব্যবসায় উন্নতির উদ্দেশ্যে শরিক হল জশনে বুখারিতে, কেউ নিজের উন্নতির কোন আরো উন্নতির উদ্দেশ্যে শরিক হল, তাহলে ওই জন্য তাবারুকের নিয়তে জশনে বুখারি করা এবং তাতে অংশগ্রহণ করা যায় না। এখানে আমার তো দশটা পর্যন্ত আছি নাকি, দশটা পর্যন্ত। ভরতপুর থেকে এক ভাই প্রশ্ন করেছেন তাবলিক জামার সাথে আমাদের কেমন আতাত রাখা বা না রাখা, এটা আপনি বলেন, ইসলামিক ব্যাখ্যা দিবেন, এটা আপনি বলেন, আপনি বলেন। কেন আমি তবলিক জামা সম্বন্ধে জানি না, আমি বিদেশে আছি। ভাই গা বাঁচানোর দায় আমাদের এসব কোন ব্যাপার নাই। ভাই কোরআন মাজিদের পরিষ্কার ভাষা হচ্ছে বল্লিগ মা উনজিলাইক, বল্লিগ মা উনজিলাইক, মা ইনি ভালো করে জানেন আরবে থাকেন, যা কিছু অবতীর্ণ করা হয়েছে তুমি তার প্রচার করো। অথচ আমাদের তাবলিগ জামাতে রীতিনীতি স্বপ্নে পাওয়া, স্বপ্নে পাওয়া আর স্বপ্নের অর্ডার কোন কিছু কিছু মানে নয়, শরীয়ত নয়, কেন শরীয়ত মুকাম্মাল হয়ে পূর্ণ হয়ে গেছে, এত সত্ত্বেও আমাদের তাবলিগী জামাতের অনুষ্ঠানে শুধুমাত্র ফজাইল আমল তথা তাবলিগী নিসাব পড়ানো হয়। এখন সম্প্রতি সংযোজন হয়েছে মুনতাকাব হাদিস, কিন্তু বেশিরভাগ আমাদের বক্তব্য যদি এই উদ্দেশ্য হয় তো গোটা কোরআন মাজিদের তাফসীর ও তরজমা এবং সেই হাদিস আর অনুবাদ কেন করানো হচ্ছে না, ঘুরে ফিরে ফজাইল আমল কেন, সেখানে জাল জয়ী ভেজাল দুনিয়ার গাঁজাখড়ি কথা সবকিছু লেখা আছে, তার প্রতিবাদ পর্যন্ত করা হচ্ছে না। যেমন একটা হাদিসের কথা বলছি, আপনি দেখুন যে কেমন প্রচার, কোন ব্যক্তি যদি জেনে শুনে মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল বলছেন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, আমার নামে কেউ জেনে শুনে মিথ্যা কথা যদি বলে তাহলে সেজন্য নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। তাওহীদের বই লিখছে একটা হাদিস, আপনি দেখছেন যে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তার যদি জামা নামাজের সময় অভার হয়ে যায়, পরবর্তী সময়ে পড়ে, নামাজ ছেড়ে দেয়নি, জোহরের নামাজ আসরের সময় পড়ছে কিংবা তারপরে পড়ছে, তাহলে তাকে আশি হোক বা জাহান নামে থাকতে হবে, আর এক বক বা সমান আশি বছর দেখো, আশি হোক বা জাহান নামে থাকতে হবে দেখো, তাই তো এ হাদিস জাল, একদম ইলিয়াস সাহেব নিজে লিখছেন ওই আরবিতে মূল বইয়ে লিখছেন, এটা তো বাংলা অনুবাদ করছে, মূল বইয়ে লিখছেন, সে বই আমাদের কাছে আছে, ওনার ভাষা হচ্ছে সব উর্দুতে লিখছেন আর ওটা লিখছেন আরবিতে, ইল্লাম আজিদহু ফিল কুতুবিল আহাদিস আল্লাতি ইন্দি ওয়ালাকিন্নহু যাকারাহু সাহিবু মাজালিসিল আবরার ওয়া মাদাহু শাইখুনা ফযাকারতুহু, আমার কাছে যত হাদিসের বই আছে কোথাও এটা পাইনি, আমার ওস্তাদ মাজালিসুল আবরার নামক গ্রন্থের লেখক এটাকে উল্লেখ করেছেন এবং মাজালিসুল আবরার গ্রন্থের লেখকের প্রশংসা করেছেন, সেটা নাম উল্লেখ করে দিয়েছে। এটা কি বাংলায় অনুবাদ করা হয়েছে? না আমার বাংলাতে অনুবাদ করা হয়নি, অনুবাদ করা হয়নি, উর্দুতে অনুবাদ করা হয়নি, বাংলাতে অনুবাদ করা হয়নি, আর হাদিসটা হচ্ছে জাল ভিত্তিহীন। মানুষকে কিভাবে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে, আর কোরআন মাজিদের আয়াত তথা হাদিস প্রচার করা হচ্ছে না, আর যে প্রসেস এবং পদ্ধতিতে তাবলিগ করা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাও নয়, সাহাবায়ে কেরামদের তরিকাও নয়। ইসলামে আর তাবলিগ জামাতের মূল নীতির মধ্যে হচ্ছে যে শুধু ভালো কথা বলতে হবে, মন্দ কাজে বিরত করা যাবে না। সেজন্য হারাম ব্যবসায়ীদের কিছু বলা হয় না, হারাম খদ্দের জন্য বলা হয় না, পণ লেনদেনদের কিছু বলা হয় না, কাউরিজিমের কিছু বলা হয় না, আকীদা সংশোধন করা হয় না। যে যা করো সেটা করো, নামাজ পড়ো, খালাস, এই হচ্ছে মানে বক্তব্য। সেজন্য এই ব্যাপারে ডিটেলস আলোচনা করার জন্য প্রচুর বই বেরিয়েছে, আপনারা সে সমস্ত বইপত্র পড়াশোনা করুন, আর বিশেষ করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ফাজাইল আমলকে পড়ুন এবং তাবলিগের লক্ষ্য এবং উদ্দেশ্য পড়ুন, যে এটা তাসাউফ পন্থীদের মানে এটা একটা নবতম আবিষ্কার এবং মানুষকে সেই আকীদার সাথে মানে ই করা উচিত। এ নিয়ে ডিটেলস আলোচনা আছে, এই সংক্ষিপ্ত বিষয়ে করা যাবে না। সেজন্য আল্লাহ আপনার কাছে ইসলামের যে কোনো কথা আছে সেটা প্রচার করুন, কিন্তু সুন্নাতে রাসূলের তরিকায় করুন। কোন জিনিস জানা থাকলে আপনার সেটা গোপন রাখা যাবে না। হ্যাঁ, তবে একটা জিনিস বলা ভালো, যে তারা যে মেহনত করছে, যে ত্যাগ স্বীকার করছে, এটা একটা ভালো দিক, সেটা আমাদের হওয়া উচিত। কিন্তু যে যে কথার প্রচার করছে সেগুলো ঠিক নয়, তাবলিগ সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত। ব্যাস, তাবলিগ ফরজ। হ্যাঁ, সেই ব্যাপারটা দফনের পরে দুই হাত তুলে দোয়া, ওটা তো হলো অনেকবার, হয়নি? জামাতি দোয়া যেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেখানে করা সুন্নত, যেখানে করেননি সেখানে নিজের তরফ থেকে মন গড়া বিভিন্ন হাদিসকে এক জায়গায় জমা করে বৈধ করা আমাদের জন্য বৈধ নয়। যেমন ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত সুন্নাত না বিদাত, জায়েজ না বিদাত? আমরা জানি যে ফরজ নামাজের পর হাত তুলে জামাতি মোনাজাত বা একাকী মোনাজাত বিদাত। কেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কোন সাহাবা করেননি। আপনারা শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক বেদুইন এসে বলল আল্লাহ রাসূল সর্বনাশ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেল, বৃষ্টি হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুতবা দেওয়া অবস্থাতেই দুই হাত তুললেন, দোয়া করলেন, সাহাবারা দুই হাত তুলে দোয়া করতে লাগলেন, বৃষ্টি শুরু হয়ে গেল, এক সপ্তাহ ধরে বৃষ্টি চলতে লাগল। আবার সেই লোক অথবা অন্য লোক এসে বলল রাসূলুল্লাহ সব ধ্বংস হয়ে গেল, সব ভেসে গেল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি বন্ধ হয়। খুতবা চলাকালে আল্লাহর নবী দোয়া করলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেল। এখন আমার প্রশ্ন হল, যদি সেই যুগে ফরজ নামাজের পর হাত তুলে জামাতি মুনাজাত প্রচলিত থাকত, তাহলে সেই সাহাবি খুতবা চলাকালে যে সময় কথা বলা নিষেধ সেই সময় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সময় দাঁড়িয়ে উঠে প্রশ্ন করতেন যে আল্লাহ রসুল আপনি বৃষ্টির জন্য প্রার্থনা করুন? তিনি কি নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন না? যেমন আমাদের অভ্যাস আছে সালাম ফেরার পরই নানা রকম ফরমাইশি দোয়ার দোয়া ফরমাইশ করা হয়, জিজ্ঞাসা করা হয়, বলা হয়, চাওয়া হয়। সুতরাং বোঝা গেল কি, যে আল্লাহ নবীর যুগে জামাতি মোনাজাত ছিল না, ফরজ নামাজের পর জামাতি মোনাজাত ছিল না, তাই বৃষ্টি প্রার্থনার জন্য আবেদন করা হয়েছিল খুতবার মাঝে। সুতরাং ফরজ নামাজের পর মোনাজাত বিদাত, আর এই একই ক্যাটাগরিতে একই পর্যায়ের বিদাত হল দাফনের পর মোনাজাত। ফরজ নামাজের পর দোয়া আছে, দোয়া নেই কেউ বলবে না। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, দোয়া হচ্ছে দুই প্রকার, দোয়াউল জিকির, দোয়াউল মাসালা। দোয়াউল জিকির মানে যাতে কেবল আল্লাহ স্মরণ হয় কিন্তু আল্লাহর কাছে কিছু চাওয়া হয় না, আর দোয়াউল মাসালা যাতে আল্লাহর কাছে কিছু চাওয়া হয়। ফরজ নামাজের পরে দুরকমই দোয়া আছে, যেমন ফরজ নামাজ থেকে সালাম ফিরলেন কি বলবেন আপনি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কি চাওয়া নয়? আল্লাহ কাছে ক্ষমা চাইছে, তাই না? আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, এটা আল্লাহর কাছে চাওয়া। তারপর ফরজ নামাজ থেকে সালাম ফেরার পর, বিশেষ করে ফজরের নামাজে সালাম ফেরার পর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। কোন কোন নামাজে তিনি বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবা কিয়াউমা তাবাসু ইবাদাক। এ হচ্ছে প্রার্থনামূলক দোয়া। তাছাড়া আরো জিকিরমূলক দোয়া, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বার, বাকি আরো অন্যান্য দোয়া যা আপনারা পড়ে থাকেন। আপনারা জানেন যে ফরজ নামাজের পর দোয়া আছে, নেই হাত তুলে দোয়া। ঠিক দাফনের পর, মুদ্দাকে দাফন করার পর দোয়া আছে, আল্লাহ নবী দোয়া করতে বলেছেন, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে হাত তুলে দোয়া। একই ব্যাপার। যদি ওটাও বুঝে থাকেন এটাও সহজ করে বুঝেন, ওখানে দোয়া আছে, দোয়া সকলকে করতে হবে, সকলকে দোয়া করবে আল্লাহ। একে এখন প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যু, প্রশ্ন করা হবে, এই প্রশ্ন উত্তর দেওয়ার মতো তৌফিক দাও, আল্লাহর কবরকে আলোকিত করে দাও, আল্লাহর কবরকে মুনাওয়ার মানে কি বলে প্রশস্ত করে দাও, আল্লাহ একে কবরের আযাব থেকে রক্ষা করো, আল্লাহ একে জান্নাত দাও, ইত্যাদি ইত্যাদি বলে দোয়া করে আপনি চলে আসেন। একা একে দোয়া করলে মুশকিল হচ্ছে কি, আমরা দোয়া মানে যেটা বুঝি সেটা হচ্ছে হাত তুলে মোনাজাত। এমনকি যদি কেউ দোয়া চায় তার যদি তাকে বলি আল্লাহ ইয়াশফিক ওয়া ইয়াফিক, তার পেট ভরে না যতক্ষণ না উজু করব, কেবলা মুখে বসবো, তারপর দুই হাত তুলে হামদ পড়ব, দরুদ পড়ব, তারপরে দোয়া পড়ব, তারপরে আবার হামদ দরুদ পড়ে সালাম ফিরে মুখে হাত বোলাব, তখন আমার পেট ভরবে যে হ্যাঁ এতক্ষণে দোয়াটা হল, অভ্যেস হয়ে গেছে। লম্বা কথা আছে, মোট কথা হচ্ছে যে এটা হচ্ছে বিদাত, এটা ঠিক না। যেমন হ্যাঁ বলুন, একটা প্রশ্ন স্পষ্ট হচ্ছে না কিন্তু প্রশ্নটা একটু জরুরি মনে হচ্ছে, ইমাম আবু হানিফা আমাদের ইমাম, অতএব এনাকে 100% মানতে হবে, এত পর্যন্ত ঠিক আছে। ইনারা দেওবান্দে আলেম, মানে যে লেখছেন হয়তো সেবরেলি যত সম্ভব, ইনারা দেওবান্দে আলেম, কোরআন হাদিস ভালো জানেন, অথচ এরূপ কথা বলেন কেন, বলে কেন যে ইনাকে পুরোপুরি না মানলে গুমরা হয়ে যাবে, কারণ কি বলুন? কথা ঠিক, ইমাম আবু হানিফাকে পুরোপুরি না মানলে মানুষ গুমরা হবে, এ কথা 100% শিওর ঠিক। ইমাম আবু হানিফাকে যারা মানবে তাদেরকে 100% মানতে হবে, পুঙ্খানুপুঙ্খ রূপে মানতে হবে, সর্বদিক থেকে মানতে হবে, তার সমস্ত কথাকে মানতে হবে, তার কিছু কথা মানব কিছু কথা মানব না, এইরকম করলে সে গুমরা অবশ্যই হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে সকল কথা বলে গেছেন আমরা মানি, আর তার সাথে আমরা সেই কথাটিকেও মানি যে কথায় তিনি বলেছেন এদা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, হাদিস সহি হলে সেটাই আমার মজহাব। তোমরা আমার মুখাত তাকলিদ করো না, আবু সুফিয়ানের তাকলিদ করো না, অমকের তাকলিদ করো না, বরং আমরা যেখান থেকে গ্রহণ করছি সেখান থেকে গ্রহণ করো। ইমামে আজম বলে গেছেন হাদিস সহি হলে সেটাই আমার মজহাব, এই জন্য যদি আসল হানাফি কেউ থাকে তো আমি, প্রকৃত হানাফি যারা তারা আমরা যারা হাদিসের অনুসরণ করি, যারা সহিহ হাদিসের অনুসরণ করি তারাই হল আসল হানাফি, তারাই হল পাক্কা হানাফি, আর যারা সহিহ হাদিসের অনুসরণ করে না তারা গুমরাহ। কেন? তারা ইমামের কথা মানে না, ইমাম বলে গেছেন এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। কথা উত্তর শেষ, আরো কিছু আছে, এখন প্রশ্ন করতে পারেন যে এটা আছে কোথা, এই কথাটা আছে কোথা, প্রশ্ন করতে পারেন। এই কথা দুরুল মুখতারে আছে, আপনারা যাদের কাছে দুরুল মুখতার আছে তাদের কাছে দেখে নেবেন, অথবা আমাদের কাছে হাওয়ালা আছে, আমাদের কাছে লাইব্রেরি আছে, আপনারা লাইব্রেরিতে আসবেন, এসে এই হাওয়াটা নিয়ে যাবেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি কথাটা কোথায় বলেছেন? মক্কা ও মদিনায় 20 রাকাত তারাবি নামাজ হয় কেন? মক্কা ও মদিনায় 20 রাকাত তারাবি শুধু হয় না, মক্কা ও মদিনায় 20 রাতে 28 রাকাত হয়, শুধু 20 রাকাত না, 20 আর 8 28 রাকাত হয় কোন কোন রাতে। সুতরাং কেন হয়? যেহেতু এটা নফল নামাজ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত ছিল 8 আর 3 11 রাকাত, মা আয়েশার হাদিস এটা হল সুন্নত, 8 আর 3 11 রাকাত সুন্নত। বাকি রমজানের রাতগুলোতে নফল ইবাদত স্বরূপ যদি কেউ বেশি পড়তে চায় তো পড়তে পারে, এই হিসাবে মুসলমানদের প্রাণ কেন্দ্র মক্কাতে মদিনাতে এই নামাজগুলো হয়, যেহেতু সেখানে বিভিন্ন মজাবের মানুষ আছে।